জানো দাদু, ছোটদেরকে দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন ভালো দেখে। জানতে চাও? শোনো তাহলে গল্প বলি শুনে পুরনো দিদি, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর ধরণী। গল্প বলি শুনে পুরনো দিদি, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর ধরণী। গল্প বলি শুনে পুরনো দিদি, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর ধরণী। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন ভালো দেখে। চোখ দুটো ছিল তার শান্তি, চোখ দুটো ছিল তার শান্তি। পরম ঠিকানা জানো গরু বেঁধেছে, পরম ঠিকানা জানো গরু বেঁধেছে। গল্প বলি শুনে পুরনো দিদি, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর ভালো দিদি। গল্প বলি শুনে পুরনো দিদি, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর ভালো দিদি। যাদের ছিলেন না কোনো সহায়তা জান, তাদের ছিলেন তিনি বড় আপন। যাদের ছিলেন না কোনো সহায়তা জান, তাদের ছিলেন তিনি বড় আপন। হৃদয় ছিল তারা তুই গভীর, হৃদয় ছিল তারা তুই গভীর। পরের ব্যথাকে তুমি সদা লাগুনি, পরের ব্যথাকে তুমি সদা লাগুনি। গল্প বলি শুনে প্রিয় দিদি, শ্রেষ্ঠ মানুষ তুমি ধরণী। গল্প বলি শুনে প্রিয় দিদি, শ্রেষ্ঠ মানুষ তুমি ধরণী। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন ভালো দেখে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন ভালো দেখে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন ভালো দেখে। চোখ দুটো ছিল তার শান্তি, চোখ দুটো ছিল তার শান্তি। পরম ঠিকানা জানো গরু বেঁধেছে, পরম ঠিকানা জানো গরু বেঁধেছে। গল্প বলি শোনো প্রিয় দিদি, শ্রেষ্ঠ মানুষ তুমি এই ধরণী। শ্রেষ্ঠ মানুষ তুমি এই ধরণী, শ্রেষ্ঠ মানুষ তুমি এই ধরণী, শ্রেষ্ঠ মানুষ তুমি এই ধরণী, শ্রেষ্ঠ মানুষ তুমি এই ধরণী।